বিষ্ণুপ্রিয়া গো, বিষ্ণুপ্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। শ্যামের বিরহ লাগি, বিরহ বিলাই, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই। কিয়া বেশি বাহু ডোরে লতায় আছিলে মোরে, জাগিয়া দেখিবে আমি না। ললাটে কাকন হানি সবারে কহিবে জানি, কিনি ছুরো নদের নিমাই। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই। কেমন বুঝাবো কাকে, জ্বলি আছি শ্যামর আগে, শ্যামরসে নয়ন ভিজাই। রাধার বিরহ লয়ে কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ হয়ে, হরি নামে পরাণ বিতাই। ঘরে কি রহিতে পারে কৃষ্ণ সাপ কাটে যারে, শ্যাম বিষে জোরেছে নিমাই। শোনো হে নদিয়া বাসি, আমি কৃষ্ণ অভিলাষী, সে পরশমণি কোথা পাই। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই।